মাহে রমজানে এলো রে আজ, একটি বছর পেরিয়ে মাহে রমজানে এলো রে আজ। অপিতা পিনে রে লুটে, অপিতা পিনে রে লুটে, রহমত এলো সবার তরে, মাহে রমজানে এলো রে আজ। একটি বছর পেরিয়ে মাহে রমজান এলো রে আজ, রমজান এলো বছর ঘুরে, মমিন জাতির ঘরে ঘরে, রমজান এলো বছর ঘুরে, মমিন জাতির ঘরে ঘরে, খোদার রহম দয় বিলিয়ে, খোদার রহম দয় বিলিয়ে, স্বর্গ সাজে সবাই সাজ, মাহে রমজান এলো রে আজ। একটি বছর পেরিয়ে মাহে রমজান এলো রে আজ, মাঘ ফিরাতের বার্তা বয়ে, রমজান এলো মুক্তি দানে, মাঘ ফিরাতের বার্তা বয়ে, রমজান এলো মুক্তি দানে, খোদার দিদার বিজয় হবে, খোদার দিদার বিজয় হবে, করবিনয়ী মুনাজাত, মাহে রমজান এলো রে আজ, মাহে রমজান এলো রে আজ। একটি বছর পেরিয়ে মাহে রমজান এলো রে আজ, রমজানের রোজার শেষে বাঁকা চাঁদ নীল আকাশে, রমজানের রোজার শেষে বাঁকা চাঁদ নীল আকাশে, ঈদের হাসি হেসে হেসে, ঈদের হাসি হেসে হেসে, আনবেরে খুশির সওগাত, মাহে রমজান এলো রে আজ। একটি বছর পেরিয়ে মাহে রমজান এলো রে আজ, অপিতা পিনে রে লুটে, অপিতা পিনে রে লুটে, রহমত এলো সবার তরে, মাহে রমজান এলো রে আজ। একটি বছর পেরিয়ে মাহে রমজান এলো রে আজ।